الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. كتاب العلم ইলমের উন্নতির থেকে আমরা আলোচনা করছিলাম গত দর্শে কয়েকটি দর্শ চলছে। এখন যে হাদিস আমার সামনে তা হচ্ছে সাহেল বিন মুআজ বিন আনাস, তার বাপ থেকে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিলি শাই। রাওয়াহু ইবনে মাজাহ। শেখ রাশিদুল আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান গাইরি, যদি কেউ কোনো ইলিম শিখায়, কাউকে ইলিম শিখাল, ফালাহু আজরু মান আমিলা বিহি, এই ইলিম শিখানোর কারণে যারা আমল করবে এদের সকলের সমান সওয়াব এক্সট্রা আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ। প্রথমে বলছেন মানে আল্লামা ইলমান, যে কেউ ইলিম শিখাল, ফালাহু আজরু মান আমিলা বিহি, তো মানুষের সাথে নরম আচরণ করা এটাও শেখানো জরুরি, নম্রতা। ইন্না আল্লাহ রফীক ইউহিব্বুর রিফক, আল্লাহ রফীক, রফীককে আল্লাহ নম্রতা পছন্দকারী, নরম পরবশ, আল্লাহ নম্রতাকে পছন্দ করেন। ويعطي على الرفق ما لا يعطي على العلم, الله পাক নম্রতা এমন কিছু দেন যা কিছু কঠোরতা দেন না। তো বুঝা গেল কঠোরতা থেকে মানুষ অনেক সময় কঠোরতার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে, তাই নম্রতা জরুরি সব সময়। কথাবার্তা একটু শিখতে হয়, আদব কায়দা, শুধু রাগ করলেই হয়, হয়তো আপনি একটু গলার জোরে কথা বললেন কিন্তু আপনার কথা তো লেখা হচ্ছে, লড়াই নাই দুনিয়াতে, হালকা বিষয় নিয়ে লড়াই, হালকা বিষয় নিয়ে ফসাদ। আপনি সেন্টারের ছাত্র অথবা দায়ী, বিভিন্ন কয়েক বছর যাবৎ এসছেন, হজ করলেন, সবসময় দর্শে আসছেন, আপনি হবেন আদর্শ পুরুষ, ঠিক কিনা? আরেকজন আপনাকে দেখে মনে করুন আপনি মাশাআল্লাহ, আপনি ওই যেই যে আসা না যাওয়া যদি সমান হয় তাহলে এসে আসেন, লাভটা কি? উপকৃত হওয়ার চেষ্টা করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান আল্লামা ইলমান, কেউ যদি কোনো জ্ঞান শিখায়, এবারে এই জ্ঞান দেখে, জ্ঞান শুনে বা জ্ঞান অর্জন করে যারা আমল করবে এদের সকলের সমান স্বভাব রয়েছে তার জন্য। এবারে যে আমল করবে তার সব থেকে কম হবে না। লা ইয়ানকুসু মিন আজরিল আমিলি শাই, আমিল মানে যে আমল করে, আপনারা আমিল বুঝেন তো, শ্রমিককে আমিল বলে না, লেবার, শ্রমিক আমিল, তো আমিল আমরা আমল করি, তো আমরা আমিল, কার আমিল? আল্লাহ সুবহানাল্লাহ। আপনারা এখন সালাত পড়ে আসবেন কার উদ্দেশ্যে আমল করলেন? আল্লাহর উদ্দেশ্যে, ফি মালি ওয়া মা ফি, আচ্ছা দুনিয়ার মানে আছে, যদি কেউ দুনিয়ার জন্য সালাত পড়ে দিল তো সালাতই নেই। তো যারা এখানে আসবেন খালিস ওয়াজহিল্লাহ আসবেন, পাবেন ইনশাআল্লাহ কিয়ামত, ইনশাআল্লাহ। শুধু শুনলে হবে না, মন থেকে মানবেন, সালাত পড়লেন আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদের সালাত পড়লেন আলহামদুলিল্লাহ, আমরা আরো অগ্রসর হওয়ার চেষ্টা করি, বছর পর বছর এসেছি, যথাসাধ্য চেষ্টা করবেন তাহাজ্জুদের সালাত যেন মিস না হয়, যথাসাধ্য। সেদিন আমি এক জায়গায় গেলাম, কোনো এক জায়গায় এক মুরব্বী এসে বললেন, উস্তাদ আমি এরকম প্রায় তিনটা এসে করি মসজিদ, সুবহানাল্লাহ, বয়স্ক তিনটা চারটা এরকম আর কি, আগে ভাগে চলে আসে নামাজ, তো বলেছেন তাহাজ্জুদের সালাত কিরকম পড়বো, তার তরিকা। অন্যদিকে কখনো কখনো হয় একজন এসে প্রশ্ন করেছে তো অন্যের শোনানো হয়। এমনি আমি কোরআন পড়াচ্ছি, একজন প্রশ্ন করেছে এসে কি বলেছে, এখন আরো কয়েকজন ওই তাহাজ্জুদের সালাত সম্পর্কে প্রশ্ন করেছে। এই জন্য যখন আপনাকে বলা হয় প্রশ্ন আছে কি, তখন একজন বললে কারণ এটা পথ খুলে দিলেন বাদল, আরো লোকজন প্রশ্ন করবে, এতে আপনি সওয়াব পাবেন, বুঝলেন? অন্য রেওয়ায়ত, وعن أبي أمامة الباهلي قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم. الله رسول صلى الله عليه وسلم قال دوي بكتير كو تحاضر شراء قرآن الله اكجن هو لنا عابد، عابد مني عبادت كجار اركجن عالم تهون. الله رسول صلى الله عليه وسلم قال لن فقال عليه أفضل الصلاة والسلام فضل العالم على العابد كفضل على أدناكم. عالمر فضيلت مرجدة عابدের উপর ওই রকম যেরকম আমার মর্যাদা তোমাদের মধ্য থেকে সর্বনিম্ন স্তরের যে ব্যক্তি তার উপর। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মর্যাদা তোমাদের মধ্যে সর্বনিম্ন স্তরের যে ব্যক্তি তার উপর যেরকম মর্যাদা, ওইভাবে একটা আলিমের ফজিলত আবিদের উপর। আবিদ কাকে বলে? যে ইবাদত করে, শুধু সালাত সিয়াম কিয়াম বস এনে অর্জন করে না, তবে চলে আর কি ইবাদত। আলিমের ফজিলত এরকম, আপনার এখানে যে আসেন উদ্দেশ্যের জন্য হয় ইলিম অর্জন করা, আপনার বয়স 15 হোক 70 হোক যাই হোক, আপনি ইলিম অর্জনের নিয়তে আসবেন তো হবে ফায়দা। ইলিম জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলিম তার ফজিলত আবিদের উপর, ওইভাবে যেভাবে আমার ফজিলত তোমাদের তোমাদের মধ্যে সর্বনিম্ন স্তরের ব্যক্তির উপর। সুবহানাল্লাহ। তারপর বললেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল-খাইর। আল্লাহ এবং তার ফেরেশতাগণ আসমান এবং জমিনের অধিবাসীরা এমনকি পাখি এমনকি পিঁপড়া তার গর্তে এমনকি মাছি এমনকি মাছ হুত যারা মানুষকে দিন শিখায় তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া দোয়া দোয়া প্রার্থনা করেন। এখানে কিরকম বলছেন আল্লাহ তাহলে আল্লাহ সালাত পাঠ করেন, আল্লাহ তো বলছেন লাইয়ুসাল্লুনা তাহলে আল্লাহ তাদের গুণগান বর্ণনা করেন, প্রশংসা বর্ণনা করেন। আল্লাহ ফেরেশতাগণ আহলুস সামাওয়াত ফেরেশতাগণ আলাইহিমুসসালাম আসমান জমিনের অধিবাসীরা আর পিঁপড়া তার গর্তে মাছ সমুদ্রে বা পানিতে যেসব লোকজন দিন শিখায়, মুআল্লিমুন নাস আল খায়র দিন শিখায়, কল্যাণ শিখায়, কোরআন শিখায়, দিন শিখায়, তাওহীদ শিখায়, সুন্নত শিখায়, তাদের জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ। তাই প্রত্যেকেই আপনারা তো যাই হোক যাই শিখেছেন একটু শিখাবার চেষ্টা করবেন, আর যদি শিখানোর মতো তৌফিক না হয় একজনকে নিয়ে আসবেন, এটাই হচ্ছে আপনার কাজ। যা হলো আপনার কাজ, দাওয়াত দাওয়াতে কাজ করবেন নিজে নিজে দু চারজন মিলে মিলে, বরং আপনি বেশ কিছু বলতে পারেন না, সাপ্তাহিক দর্শের দাওয়াত দিবেন, এরকম করা যায় কিনা? সহজ না কঠিন? শুধু আপনি আসবেন এমনি জিয়ারা পাঁচ মিনিট তো আগে যে এসেছে হাদিস, যদি কেউ শিখায়, আপনি শিখাতে পারছেন না, আপনি পথ দেখিয়েছেন। অন্যদিকে আপনি যদি শিখাতে পারেন, মানুষকে বলেন আসেন আসেন, তাহলে অবশ্যই আপনি শিখানোর প্রতি শরীর, আপনি শিখানোর প্রতি শরীর। যদি আপনার নিয়ত খালিস হয়, তাহলে আপনি ইনশা আল্লাহ আজরে আদিম পাবেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে। তো যারা কোরআন শিখান অথবা দিন শিখান, অবশ্যই ইহতিসাব রাখতে হবে। ইহতিসাব মানে কি? সওয়াবের আশা, গোড়ামি করবেন না, সব নষ্ট করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলার জন্য বের হয়েছেন, লাইলাতুল কদর কোন দিন? দুই ব্যক্তি লড়াই করলো, কথা কথা কাটাকাটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী হাদিস, আমি বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন দিন তোমাদেরকে বলবো, কিন্তু এই দুই ব্যক্তির লড়াইয়ের কারণে আমার মন থেকে তা তুলে নেওয়া হয়েছে। সবাই বলো নাউজুবিল্লাহ, খবরদার ঝগড়া করো, বুঝতে পারছেন? ঝগড়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি তোমাদেরকে বের হয়েছিলাম, তোমাদেরকে জানিয়ে দিব লাইলাতুল কদর কোন দিন, কিন্তু এই দুই ব্যক্তি লড়াই করার কারণে, অর্থাৎ কথাবার্তা লড়াই, যেভাবে এই মাত্র লড়াই হলো, আপনারা তুচ্ছ ভাববেন না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই ব্যক্তির লড়াইয়ের কারণে, বাকযুদ্ধের কারণে, বাকযুদ্ধ কোন লড়াই এটা, বাকযুদ্ধের কারণে আমার মন থেকে তার তুলে নেওয়া হয়েছে। প্রসিদ্ধ হাদিস এটা, আপনারা আরো হয়তো শুনেছেন। তো দেখলেন, যারা মুআল্লিমুন নাস আল খাইর, যারা লোকজনকে শিখায়, তো আমরা প্রত্যেকেই দায়ী হওয়া উচিত, দিনের দায়ী বলেন, প্রত্যেকেই দিনের দায়ী হবেন, তাহলে আপনি মুআল্লিমুন নাস আল খাইর অন্তর্ভুক্ত হইবেন। বলে ভাইয়া একটি ব্যক্তি জানেন, আজকে এই যে দুইটা হাদিস শুনে উনি যে মানুষকে বলেন আলহামদুলিল্লাহ, মুআল্লিমুন নাস আল খাইর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যে শিখলেন তাওহীদ কাকে বলে, তাওহীদ কয় প্রকার শিখলেন, ওইটা আরেকজনকে বলে দিন, বলা বলে রাখুন, তো আপনার জ্ঞান বাড়বে। মায়ের পেট থেকে কেউ জ্ঞানবান হয়ে বের হয়, আল্লাহ নিজে কি বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের হয়ে বের করেছে এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না, লা তাআলামুনা শাইআ, ওয়াজআলাকুম আস-সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, দৃষ্টিশক্তি, মন দিয়েছেন, কেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ। তো মায়ের পেট থেকে কেউ জ্ঞানী হয়ে বের হয়, কেউ জানে না, আল্লাহ নিজে বলেছে। আর ওরা কি বলে, আব্দুল কাদের জিলানী নাকি মায়ের পেট থেকে বের হয়েছে, আঠারো বার হাফিজুল কোরআন হয়, বলে কিনা, একদম মিথ্যা, ডাহা মিথ্যা, যার কোনো মূল নেই। আস্তাগফিরুল্লাহ, আবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কত কিছু বলে, যেগুলো আব্দুল কাদের জিলানী বলেননি, তারা নিজ পক্ষ থেকে বলে দিয়েছে। আপনারা অনেক সময় নেট বেট হয়তো গলার টোন আওয়াজ সুন্দর, আর তাদের আওয়াজের মুহে পড়ে যান, হ্যাঁ খুব সুন্দর বলেছে, খবরদার কেউ যেন এরকম না করি, বেদাকদের বক্তব্য শুনতে হবে, বুঝছেন? মান ওয়াক্কারা সাহিব বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বেদাতিকে সম্মান করে তাহলে সে ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করে। এই বেদাত জানবেন, যা জেনেছেন আমল করবেন। তো গত রাতে এখানে কয়েকজন, আমি তো বুঝতাম না, ওরা কিছুই বুঝে না, কিন্তু মাশাআল্লাহ অনেকটা বুঝে না, দোকানদার শিক্ষিত দেখতে দেখা যায় মাশাআল্লাহ, তো আমার ভালোই লাগে। শুধু এখানে আসা যাওয়া নয়, আসবেন, জানবেন এবং মানবেন, এই আত্মপ্রত্যয় নিয়ে আসবেন, আর এখান থেকে বেরোয় এই যে আপনার ফজিলত ইলমের ফজিলত শুনলেন, আপনি এখন থেকে এখান থেকে বের হবেন মুআল্লিম হিসেবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুআল্লিম কাকে বলে? শিক্ষক হিসেবে। আরেকজনকে শিখাবেন এই নিয়তে। নূর মোহাম্মদ চক্কর খালি দাওয়া, বুঝছো? তোমার সাইকেল মাশাআল্লাহ, এখন আছে যুবক, কত বছর আগে, অনেক বছর আগে ছিল একবার গেছে আমার সাথে, হয় না? কত বছর আগে? আমি দেখি তো ওইদিকে যাই। আচ্ছা, যে যেখানেই যাও বন্ধু, সদিক আছে না, একটা কথা বলে দিই তো, তুমি কি হয়ে গেলে মুআল্লিমুন্নাস খাইর। আল্লাহ আমাদেরকে যে কথা সাহাবির অথবা যে আমল সাহাবির, এটা কি হয়? শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন হাসান, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর সবাই জানে আবু হুরায়রা কে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মুজমাইনদের মধ্যে থেকে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি কে? আল্লাহ। এখানে লোকটি কষ্ট করেছে, রাত্রে ঘুমাতে লেট হতো ইলম অর্জনের জন্য, আর আমরা ধরুন দুনিয়া কামাই করার জন্য লেট করি, আর আবু হুরায়রা ইলম অর্জনের জন্য লেট করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘুমাবার আগে বিতর পড়ার নির্দেশ দিয়েছেন, কারণ তুমি লাস্টে উঠতে পারবে না, যেহেতু বিলম্ব হয়ে যায় তাই তুমি ঘুমাবার পূর্বে কি করো? বিতর পড়। তো তিনি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আওসানি খলিলি বিসালাথ, আমার খলিল অর্থাৎ প্রাণপ্রিয় বন্ধু জিগরি দুষ্ট, উর্দুতে বলে আপনি বলেন ক্লোজ ফ্রেন্ড, এমন ফ্রেন্ড, এমন বন্ধু যার সাথে আমার ভালোবাসায় অন্য কোনো ভালোবাসার সংমিশ্রণ নাই, এটাকে বলা হয় খালি। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? আল্লাহু আকবার, খালি, আমার খালি আমাকে তিনটি নির্দেশ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আন উতির কবলা আন আনাম, ঘুমাবার আগে উতির পড়ব, ওয়া আন উসাল্লি আদ-দুহা, চাষ্টের নামাজ পড়ব দুই রাকাত, সালাতু আদ-দুহা, আর আরেকটা ওয়া আন আসুম সালাত আইয়াম মিন কুল্লি শাহর, প্রতি মাসে তিন রোজা, তিনটা সিয়াম পড়ব। দেখেন আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাহেবেন বিশেষ করে এই উপদেশ দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই উপদেশ কি শুধু আবু হুরায়রার জন্য না আমাদের জন্য? অর্থাৎ যদি আমাদের কাজ কর্ম বেশি হয়, হ্যাঁ ঘুমাতে লেট হয়, তাহলে ভিতরে আগে পড়ে দেবেন, কিন্তু কাজ কর্ম আসলে নয়। আবু হুরায়রা কি কি কেন বিলম্ব করতেন? জ্ঞান অর্জনের জন্য। তা যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজ, যারা কাজ করেন ঘুমাবার আগে ভিতরে পড়ে, তারপর ঘুম। আর যে সত্যর সমান না, কেউ কেউ আছে লেটে ঘুমায় কিন্তু আবার তাহাজ্জুদের সালাত পড়ে, আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে তৌফিক দেন। তো যাই মনে করি আমি লাস্টে উঠবো, তো সে পরবর্তীতে উইতে পড়বে, আগে উইতে পড়বে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতেন। তার কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কি বলবেন? যেন আমি আমার থেকে না ছুটি, আমার থেকে যেন না ছুটি, হয়তো ব্যবসা বাণিজ্যে এইরকম। তাই আবু হুরায়রা নিজে বলেছেন, আমি সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতাম, আমার সাথীরা কেউ ব্যবসা বাণিজ্যে এসেই করতো, কিন্তু আমি নবীর সঙ্গ ছাড়তাম না, সলাওয়াতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম। আমি এটি কোন রকম খেতাম আর এলে অর্জন, এটা ছিল আবু হুরায়রার গুণ, যার ফলে আল্লাহ তাকে কবুল করেছেন এলিম অর্জনের জন্য। তাই দেখেন যখনই আমরা হাদিস, হ্যাঁ এই অনুচ্ছেদই কত হাদিস, আবু হুরায়রা গেলাম গেল বায়ের পূর্বে প্রসিদ্ধ হাদিস গুনি নিত, অনেক হাদিস গেছে আবু হুরায়রা নাম আসলেই রাদিয়াল্লাহু আনহু বলি আমরা সুবহানাল্লাহ। وعن ابي هريره رضي الله عنه اهلا عن ابي هريره رضي الله عنه তো এই যে তিনি যে বলেন তিনটি উপদেশ দিয়েছে আমাকে সহি মুসলিমের হাদিস, আমরা যথাসাধ্য আমল করার চেষ্টা করব। যেমন উইকির যারা পড়ে উঠবে তো ভালো, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের সালাত, সেই সাথে যদি পড়াটা কি হবে তাহাজ্জুদ, তাহাজ্জুদ ছাড়বেন না। আর না আগ্রাতে যেভাবে মজুদ হাদিস, আরেকটা চাস্তির দুই রাকাত নামাজ সালাতুল দোহা সবসময় করার চেষ্টা করবে, চেষ্টা কাজে থাকলেও অনেক সময় এমন কাজ নেই অনুমোদন থাকে না, দুই রেখাত কেউ হয়তো বাধা দিবে না। যদি মনে হয় আপনার কোভিড ডিউটি হানো মজু, যদি আপনি বলেন দায়িত্বশীলকে আমি দুই রেখাত করে আসতো, আপনারা জান না চার জন্য চায়ের পরিবর্তে অসুবিধা কি, যদি আপনার মন থাকে আল্লাহ সাহায্য করবে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর দিকে ইঙ্গিত করে বললেন, এই কবরবাসীর কাছে দুই রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। আর যদি দুই রাকাত সালাত যদি সালাতুল দোহা করে নেন, অন্যান্য রওয়ায়াত মজুদ আমরা আলোচনা করেছি যে আপনার শরীরে যত গিট আছে যতটা অস্থি আছে হাড় আছে সব হাড়গুলির হক আদায় হয়ে যাবে আপনি যদি সালাতুল দোহা দুই রাকাত সালাতুল দোহা আদায় করেন। আমার মানুষ যখনই প্রতিদিন সকালে জাগে তো আমরা আমাদের শরীরের হাড়গুলির উপর সাদাকা ওয়াজিব হয়, তো আমরা তো আর কি সদকা প্রতিদিন তো আর এরকম করতে পারবো না, 360 দিতে পারবো না তো সা। আর অন্যদিকে কেউ যদি এরকম ধনী হয় কোটিপতি, সে প্রত্যেক দিন দেয় যদি তবুও তো সুবহানাল্লাহ বলার কত ফজিলত, দূরে কাজ সালাতের কতটুকু ফজিলত সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন আমার সালাতুল দোহা। আর প্রতি মাসে তিন সিয়াম, বিশেষ করে এই দিনগুলিতে ঠান্ডা দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসাউমু ফিশ শিতা গনিমাতুন বারিদা, মানে ঠান্ডাকালে সিয়াম এটা ঠান্ডা গনিমত, ঠান্ডাকালে সিয়াম পালন করা ঠান্ডা গনিমত, আলহামদুলিল্লাহ নেই না তো সুযোগ বুঝে আপনারা কাজ করে তবুও রাখতে পারেন, কোনো মানে পিপাসা পিপাসা কিছুই লাগে না। সব আপনারা দেখেছেন আমি তো অসুস্থ মানে আমি তো আপনারা জানেন, তবু আমি যদি এই দিনগুলিতে রোজা রাখলে আমার তেমন কষ্ট হয় না, লম্বা দিন আলহামদুলিল্লাহ তো রাখা যায়, আল্লাহ হেফাজত আল্লাহ শিফা দিন। তো গরিমা বারিদা ঠান্ডাকালে সিয়াম পালন করা আল্লাহ। আর আরেকটা ওই তো তিনটা হয়ে গেল না, ঘুমাবার আগে উইতির একটু কিছু বললাম, দুই রাকাত সালাত প্রতি মাসে তিন সিয়াম। আচ্ছা যদি তিনটা না কমপক্ষে একটা রাখার চেষ্টা করবে মাস, কোনো কোনো বাড়িতে মাসে এক সিয়ামের কথাও আছে একটু, আল্লাহ তৌফিক চেষ্টা করলে সহজ। তো এখানে আসেন আবু হুরায়রা কি বলেছেন ইলিম সম্পর্কে, أنه مر بسوق المدينة فوقف عليها فقال يا أهل السوق ما أعجزكم؟ قالوا وما ذاك يا أبا هريرة؟ أبو هريرة رضي الله عنه مدينة البجر بجار ماركت جاتشن ماركت جلن وهنا داريه بولن هي بجار بجار اللوك جن ما أعجزكم؟ ثم تلك كون جنيش অপারক করেছে আজিজ বানিয়ে দিল, বারক বানিয়ে দিল। মানে কি বারক? তারা বলেন আবু হুরায়রা এটা কি আবার কিরকম? ওই যে জিনিস আমাদেরকে অপারক মানে এটা কি, মানে তারা বুঝতে পারছে না কি মা আজ। তো আবু হুরায়রা বললেন যাকা মিরাসু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সম্পদ মিরাস ওখানে বন্টন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস বন্টন হচ্ছে। আচ্ছা আপনার বাপ যদি যে কোনো সামান বা সম্পত্তি রেখে যায় ওটা কি মিরাস না? সব মিরাস। কেউ যদি বাপ মারা যায় বাচ্চারা আগে ভাগে বড়দনী যদি হয় দাফন করার আগে অন্য চিন্তা দোয়া করবে কি ঠিক না? হায় রে হায় ছেলে মেয়ে তো মজু কিন্তু আগে ভাগে বন্টন করবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। দেখুন আবু হুরায়রা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ছেড়ে যাওয়া সম্পত্তি মিরাস বন্টন হচ্ছে আর তোমরা এখানে বসে আছো, ওয়া আনতুম হাউনা আলা তাযহাবুনা ফাতাখুযুনা নসীবাকুম মিনহু, তোমরা কি যাবে না ওখানে গিয়ে কিছু সম্পত্তি আর সম্পদ নিয়ে আসবে না? তারা বললেন নাই না। ওটা কোন জায়গায়? আবু হুরায়রা বললেন মসজিদে, মসজিদে। আর আমরা এখানে আছি সেন্টারে, এটা মসজিদ সহ, এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস বন্টন হচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই উচ্চবর্তী বোধার মাধ্যমে আসা উচিত তাড়াতাড়ি, আপনারা লেট করেন কেন? বুঝলেন তো? দাওয়াতি কাজ সবাই করবেন, একবার হাত তুলেন। আগামী দর্শক জনের এই হল সম্পূর্ণ ফুল হয়ে যায়, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন সব জায়গায় ছড়িয়ে পড়ো। যেসব দর্শগুলি এখানে আছে তুমি আজরে আদিম, তুমি যদি বলো মানুষ না আসে তবু তো তুমি সব পেয়ে গেলে। কিছু মানুষ আছে ওকে বলি আর আসে না, ছেড়ে দেবে, এরকম হওয়া উচিত না, ছাড়তে নেই, দাওয়াত প্রচার করতে থাকে। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টন হচ্ছে, তারা বললেন কোথায়? ও মসজিদে। তারা সবাই ফাখরাজু সিরা দৌড়ে দৌড়ে গেলে ওখানে আবু রাহায় থেমে আছেন, ওরা গিয়ে আবার ফিরে এসছে, গিয়ে আবার ফিরে এসছে। আবু হুরায়রা বললেন মা লাকুম, কি হলো তোমাদের? তারা বলে ইয়া আবা হুরায়রা কাদ আতাইনা আল মসজিদ ফাতাখাল্লা ফিহি ফালাম নারা ফিহি শাইআন ইউকসাম, আমরা আসলাম মসজিদে গেলাম ওখানে কিছু বন্টন হতে তো আর দেখলাম না, চলে এসছি। আল্লাহ আমরা বাজারের লোক, এই জন্য দেখেন যারা বাজারের বেশি ওই টনিক গুনে বেশি সাহ বেশি ওটা গুনে হাসুল্লাহ। তাই দেখবেন বাজারের লোক যারা বাজারের মসজিদগুলি তাড়াতাড়ি নামাজ শেষ হয়, একদিকে আজান আরেকদিকে নমাজ সাহ, ওই এদের ইবাদত তো এরকম দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সব মানুষ সমান নয়, এদের মধ্যে থেকেও কিছু কিছু মানুষ ভালো আছে, আছে না আল্লাহ দিলে, আর না বেশিরভাগ হয়তো অনেকেই নমাজ ঠেকায় বলে কি করবে নমাজ পড়ে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বলে লজ্জা লজ্জা লাগে কি করে। আর না হয়তো সৌদি কত সুন্দর আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমরা যেখানে আছি অনেক হাল গাছি অটোমেটিকলি এখনো আদান হয়ে গেছে সব বন্ধ বন্ধ কিনা, কিন্তু আগে তো আরো ভালো ছিল। পূর্বে আমার 20 বছর 22 বছর 25 বছর পূর্বে সুবহানাল্লাহ মসজিদ নবীর আশপাশে 30 বছর আগে স্বর্ণের দোকান খোলা থাকতো আমাদের সময়, এরকম শুনেছিলাম স্বর্ণের দোকান, কি পরিবেশ, ইসলামী পরিবেশ। খারাপ হলেও এখনো অন্য দেশের তুলনায় আমরা যেখানে আছি কত ভালো, যারা হিংসা করে আমাদের সাথে, যদি ইসলাম থাকে এই রাষ্ট্রের সাথে, যদি ভিতরে ইসলাম থাকে তাহলে কেউ এটা অস্বীকার করতে পারে না, শুধু হিংসুকরা অস্বীকার করে। আর মুশরিকরা, কবর পূজারীরা, কবর পূজারী বেদাতি, আর বলছে নাস্তিক। হ্যাঁ নাস্তিক তো বলতেই হয় না, নাস্তিক শয়তান, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আবু হুরায়রা বললেন ওই ওদেরকে শোনাচ্ছে তো, তোমরা কি কাউকে দেখো নি মসজিদে? তারা বলে হ্যাঁ দেখেছি। তারা কি করছে? কিছু মানুষ সালাত পড়ছে, কিছু মানুষ কোরআন তিলাওয়াত করছে, কিছু মানুষ হালাল হারাম সম্পর্কে আলোচনা করছে, অর্থাৎ ইলম, বুঝতে পারছেন? সালাত পড়ছে, কেউ কেউ কি করছে, সালাত পড়ছে, কেউ কোরআন তিলাওয়াত করছে, কেউ হালাল হারাম কি কোনটা হালাল কোনটা হারাম, হ্যাঁ দিন বিধি বিধান পর্যালোচনা করছে, ইলম অর্জন করছে। আবু হুরায়রা বললেন দিক তোমাদের, এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাস আর ছেড়ে যাওয়া সম্পত্তি। বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন তার থেকে কিছু চয়ন করা। আসল কি নবীর মিরাস কোনটা? ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, وان الانبياء لم يورثوا دينارا ولا درهما وانما ورثوا العلم فمن اخذه اخذ بحظ وافر. علم গুণ হলেন নবীদের ওয়ারিস, العلماء ورثه الانبياء. এবারে নবীরা কাউকে টাকা পয়সার উত্তরাধিকারী বানান না, নবীরা কাউকে টাকা পয়সার উত্তরাধিকারী বানান না, সুবহানাল্লাহ। وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا. ওরা কিসের ওয়ারিস বানান? ইলমের ওয়ারিস। আর আমরা কি দেখা যায় যত বয়স হয় যত একটু মনে হয় পয়সা, অনেক ছাত্র তো আমার এরকম আছে যারা ওই পয়সার দিকে ধাবিত হয়ে ক্লাসে আসা বাদ দিয়ে দিয়েছে, আছে না? এখন মানে আগে একটু পয়সা কম ছিল নিয়মিত ক্লাস আসতো, এখন পয়সা বেড়ে গেছে এখন ক্লাস বাদ, আছে কিনা? একজন না দুইজন না আরো বেশি অনেক, সুবহানাল্লাহ। তো আমরা কেন এরকম করি বলেন তো? আমার যখন মৌত আসবে তখন আমার টাকা পয়সা যাবে না? এই দিনই মুদাকারা পর্যালোচনা যাবে, ঠিক না? ইলিম যা শিখব আরেকজনকে শিখাবো আমল করব, ওগুলো আমার আমার সাথে যাবে, টাকা পয়সা তো যাবে না। এই টাকা পয়সা অর্জন করি আমি, কিন্তু আসল যে জিনিস আমার, আমার যে জিনিস ওর কি আমি ছেড়ে দিব? টাকা তো কামাই করবেন, হালাল আলহামদুলিল্লাহ সোয়াব আজ নিজে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন আলহামদুলিল্লাহ যদি হালাল হয়, আর যদি হারাম আছে তো মুশকিল। বেশি কামাই করতে গিয়ে যদি হারাম পথ অবলম্বন করেন সব নষ্ট, বুঝতে পারছেন? কামাই করেন বেশি, কোটি কোটি টাকা কামাই করেন যেন হালাল হয়, আর বেশি কামাই করতে পারছেন না অল্প যেন কি হয় হালাল। কারণ আপনি দেখবেন অনেক মানুষ অনেকই আছে বড় ধনী হওয়ার চেষ্টা করে হারাম কামাই করে, কিন্তু ওই যে জি গরিব গরিব আছে না, হালাল কামাই কর। হারাম কামাই করা হারাম না হালাল? হারাম কামাই করা হালাল না হারাম? বুঝতে পারছেন তো মোংলা মমতা? তাহলে হারাম থেকে দূরে থাকি, হালাল কমাই কমাই করার চেষ্টা করি, আর প্রত্যেকেই নিজে নিজের ভবিষ্যৎ জীবন সম্পর্কে সবসময় সচেতন থাকি। কারণ আমার ভবিষ্যৎ এই দুনিয়া নয়, আমার ভবিষ্যৎ হচ্ছে মারা যাওয়া পরের জিন্দগি, আল্লাহ আমাদের সকলকে সকলের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, আমাদের সাকিবদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে ইলম অর্জন করার তৌফিক দাও, ইলম প্রচার করার তৌফিক দাও, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের দায়ী হিসেবে কবুল করো। একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমরা তোমার দিনের দাওয়াত করতে পারি। আল্লাহ সে তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদের শিফা দাও। আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দাও। আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দাও। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হালাল কমাই করতো, আমাদের কামায়ের মধ্যে বরকত দাও, আমাদের জানমালের বরকত দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.